Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alameen. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى، اذهب إلى فرعون إنه طغى، فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى، فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى، فأخذه الله نكال الآخرة والأولى، إن في ذلك لعبرة لمن يخشى. সূরা নাজিআতের 15 নম্বর আয়াত থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদীসু মূসা, তোমার কাছে কি মূসা আলাইহিস সালামের সংবাদ এসেছে? এই প্রশ্ন হচ্ছে ইতিবাচক। তোমার কাছে মূসা আলাইহিস সালামের সংবাদ এসেছে কি? তো ইতিবাচক যদি হয় তার মানে কি? হ্যাঁ, এসেছে, তাই না? إذ ناداه ربه بالوادي المقدس طوى، যখন তাকে তার রব তোয়ার পবিত্র উপত্যকায় তাকে ডাকলেন, বললেন اذهب الى فرعون انه طغى، তুমি যাও ফিরাউনের কাছে, সে হচ্ছে সীমালঙ্ঘনকারী, ও সীমালঙ্ঘন করেছে। আর বলো, হাল লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি ইচ্ছা আছে যে তুমি পবিত্রতা অর্জন করবে? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি তোমাকে তোমার রবের পথ দেখিয়ে দেব, ফলে তুমি তাকে ভয় করবে। এবারে মূসা আলাইহিস সালাম গেলেন, ফাআরাহু আল আয়াতাল কুবরা, মূসা আলাইহিস সালাম তাকে বড় নিদর্শন দেখালেন। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু সে অস্বীকার করলো আর অমান্য করলো। সুম্মা আদবারা ইয়াসআ, তারপর চেষ্টা প্রদর্শন করে দৌড়ে দৌড়ে গেল, অর্থাৎ ষড়যন্ত্র করার জন্য গেল, চক্রান্ত করার জন্য। আর লোকজন জড়ো করে ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবার বড় রব। নাউযু বিল্লাহ, এটা কে বললো? ফিরআউন। তারপরে আল্লাহ কি বললেন? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতপর আল্লাহ তাকে পকড়াও করলেন। যারা পরে আসবে, যারা আগে এসেছে, সকলের জন্য শিক্ষা স্বরূপ, সকলের শিক্ষার জন্য আল্লাহ পাক তাকে পকড়াও করলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিশ্চয়ই এর মধ্যে ইবরত রয়েছে, আল্লাহ পাক ইবরত রয়েছে, শিক্ষা রয়েছে তাদের জন্য যারা ভয় করে। فأخذه الله نكال الآخرة، نكال ليس الدين، الله تكي فقرأ كل وربطي تجارة اسمي آجرة برطماني آسي الله دنيا شستي من آخرة شستي وهو شستي دي آجرن الله فقرأ كي فقرأ كل لأنه خلت كي شروع هيك شستي. ان في ذلك لعبره لمن يخشى، এর মধ্যে রয়েছে শিক্ষা তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এখানে সংক্ষিপ্তাকারে মূসা আলাইহিস সালামের ইচ্ছা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করলেন। আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে? তো এখানে যে বলা হয়েছে আপনি, আপনি বলতে কি? বাহ্যত আপনি বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আড়ায় কার মধ্যে প্রত্যেক মানুষ, হে মানুষ তুমি কি জানো মূসা আলাইহিস সালামের ঘটনা? হে মানুষ তোমার কাছে কি এই সংবাদ এসেছে মূসার ঘটনা? কি মূসা আলাইহিস সালামের ঘটনা? ইল্লা দামু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তাকে তার রব যেসব আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম দৃঢ় সংকল্পবদ্ধ তাদেরকে বলা হয় উলুল আজম রাসূল। এই পাঁচজনের একজন হলেন মূসা আলাইহিসসালাম। আরেকজন নূহ আলাইহিসসালাম। এই পাঁচজন নবীকে রসুলকে বলা হয় উলুল আজম মিনাল রসুল। এদের একটা পদবি মূসা আলাইহিসসালামের শরীয়তের সাথে আমাদের শরীয়তের অনেকটা মিল। এই দেখবেন কোরআনে কারিমে বেশিরভাগ রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের কিসসা উল্লেখ করেছেন। মূসা আলাইহিসসালামের কিসসা অনেকবার উল্লেখ করেছেন, সূরা বাকারা থেকে শুরু করে দেখেন একদম শেষ পর্যন্ত। বারবার মূসা আলাইহিসসালামের কথা, তার কিসসা বর্ণনা। মূসা আলাইহিসসালাম যে জামানায় এসেছেন ওই জামানায় জাদুর চর্চা ছিল বেশি, জাদুর চর্চা বেশি। আর বর্তমান এই জামানায় বিভিন্ন জায়গায় বঙ্গভূমি প্রসিদ্ধ জাদুর চর্চার জন্য। এখনো দেখবেন জাদুর টোনার চর্চা এখনো আছে বাংলাদেশে, কলকাতা, ত্রিপুরা, আসাম খুব প্রসিদ্ধ। তো মূসা আলাইহিসসালামের জমানায় জাদুর চর্চা ছিল বেশি। এই রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে এমন কিছু নিদর্শন দিলেন যেগুলো যেসব নিদর্শনের মাধ্যমে সব জাদুকে তিনি নষ্ট করে দিলেন। জাদুর প্রভাব আর ঘটনা আপনারা কিছুটা জানেন, আমরা কিছুটা জানি। মূসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে বললেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহলিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ওয়া আরাহু আল আয়াতুল কুবরা। আতাকে এর সংক্ষিপ্ত এই সূরা সংক্ষিপ্ত আকারে বলেছেন। তখন তিনি অর্থাৎ মূসা আলাইহিসসালাম তাকে বড় নিদর্শন দেখালেন। বড় নিদর্শন বলতে কোনটা? হয়তো লাঠি, মূসা আলাইহিসসালামের লাঠি অন্যতম নিদর্শন। লাঠি তো কাঠের, লাঠি ছাড়লে ওটা সাপ হয়ে সুবহানাল্লাহ। কেদার সাপ আপনি দেখবেন যারা জাদুকর অনেক কিছু দেখান। যেমন এই একটু আগে দেখে আসলাম একটা লোক একদম তাজা মাছ কিনে ফেলেছে, আবার দেখা যায় মাছ আবার বের করে দিয়েছে, দেখেন কিনা? আমাদের দেশে নজরবন্দি বাংলাদেশ ইন্ডিয়া দেখেন রাস্তার পাশে করলো সবাই এসে জড়ো, ঠিক না? বলি ওই শিশু বাজার, তারপরে এই লোকজন এসে জড়ো, কোনো কাজ নেই তো, বেকার সমস্যা। আস্তা সামনে রেখে যে একটা বক্সে তারপরে গিয়ে এরকম কত কিছু ছোটবেলা আমরা দেখেছি, আপনার কাছ থেকে নিয়ে গেলেও বলি রাখলো পরে বলি নাই, ঠিক না? ঠিক আরো কত কিছু কত দুষ্টানি আছে। আস্তাগফিরুল্লাহ, তবে যাদের সাহায্য করে। তাকে বড় নিদর্শন দেখালেন। আর একটা অন্যতম নিদর্শন ছিল হাত বগলের নিচে রেখে আবার বের করতেন, একদম হাত একদম আলোকিত হয়ে উঠত, সুবহানাল্লাহ। تخرج بيضاء من غير سوء آية أخرى أردت بشيء جدا إنتو ما لنا شيء تقول لنا جاتو كوري جاتو بيتا دونك تشيء بسته بريشي بوجه وما لنا قرار أهم كارهو تشيء بولا جنش إبليس رب العالمين اللي دس مالي لكنو أهم كاره كارهو بولا كتر كارهو সে নিজে নিজেকে বড় মনে করে। অনেক মানুষ আছে হক মানে না মানার কারণ হচ্ছে কি মনে করেন, আমি এতদিন যাবো ইবাদত করেছি গলত করলাম, এটা হয়ে গেছে মুশকিল। আমার বাবারা করে এসছে আপনি কি মনে করেন গলত করলাম, অহংকার। আমার বাপ কত বড় আলিম ছিল, কি কত বড় আলিম যাচাই করে দেবো, কত হয়তো জিরো। অনেকে বুঝে না তো যাচাই করে না। এই মুহূর্তে একটা মশলা নিয়ে আমি বললাম যে এরকম ওলামায়ে কেরাম এরকম বলেছেন, তোমার যারা হয়তো আমার যেমন হওয়ার যাচাই করেনি, এরা তো বাহ্যিক হাদিসকে সামনে রেখে বুঝতে পারছি কিন্তু কোনো প্রণয় নেই। আর আমি যে কথা বললাম সে আব্দুর রহমান সাহির কথা, তার তফসিলে আছে এরকম, শেখ মুজিবুর রহমান ডিটেল বিস্তারিত আলোচনা করেছেন। তুমি বলছো অমুক, আমি সে বিষয়ে নিয়ে বলবো না, বলে একটা মশালা বলছে অমুক মহাদি সে এরকম মহাদি সে তো সে বড় মহাদি নাই আমি সে আব্দুর রহমান সাহি যাই হোক তার কথা দলিলের সাথে মিলে শ্রেষ্ঠ, কিন্তু সে হাদিস পড়েছে সব বাহ্যিক হাদিস কিন্তু তার অর্থ কিছু বুঝে না। এই অর্থ বোঝার জন্য বড় আলিমের ইমামের প্রয়োজন, আলিমের প্রয়োজন। আবার আমাদের দেশে দেখছেন কে কই বললাম নাম নিয়ে দেয় আল্লামা, কে কই মিয়া কিছু বুঝে না, প্রত্যেকে হয়ে যায় আল্লামা। আল্লামা শুনতে সাধারণ আল্লামা নয় মহা জ্ঞানী, স্কলার ওয়েল নো স্কলার, স্কলার জানে যে কোনো ব্যক্তিকে স্কলার বলা যায়, শিক্ষার্থী হিসেবে বলা যাবে, কিন্তু আল্লামা যে কোনো ব্যক্তি হালকা কিছু ফেলকি দেখাতে পারে, এই যে কিছু বলতে পারে হয়ে যায় আল্লাহ, এত তাড়াতাড়ি কাউকে আল্লামা বলবেন না, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আর গিয়ে ষড়যন্ত্র শুরু করলো, লোকজন জড়ো করলো, জড়ো করলে এবারে ঘোষণা দিল বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবার বড় প্রধান। কে বলছে এটা ফিরাউন? আপনাদের রব কে? আচ্ছা আমাদের রব একজন না দশজন, এখানে আলার বাড়া কি বলছেন? তার কথা তোমাদের ওই রব আছে ওই রব আছে ঠিকই আছে, কিন্তু সবার বড় রব আছে। আর আমাদের রব একজন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেকে রব তো মানে তাই বলে দিয়েছে বলে আমি তোমাদের প্রধান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ঢিললে অবকাশ ইয়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাবুন। সহিহ মুসলিমের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লায়ুমলি লিযালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইয়ুফলিহ। আল্লাহ জালিমকে অবকাশ দেয় যখন ধরে তখন আর ছাড়ে না, যখন ধরেন তখন আর ছাড়ে না। আপনি যদি কুকাজ করেন, আল্লাহ নাফরমানি করেন, আপনার মধ্যে গর্ব বেশি, অহংকার, হিংসা বিদ্বেষ, হক জেনেও হক মানতে চান না, অথবা অন্যকে তুচ্ছ ভাবেন, অন্যকে ছোট ভাবেন, আল্লাহ আরেকজনের উপর জুলুম করেন, আল্লাহ নাফরমানি করেন, আল্লাহ আপনাকে পাকড়াও করলো না, আল্লাহ আপনাকে ঢিল দিল, মনে করলো না আপনি আল্লাহ উপরি হয়ে গেছেন, আল্লাহ অবকাশ দিচ্ছে, কিছু সময় দিচ্ছে, কিন্তু যখন ধরবে তখন ছাড়ে না। ইন্না বাসসা রাব্বিকা লাশাদীদ, জুলুম করে আর বলে কি বলে আমাকে ডাউন করার মতো কেউ আছে, আরো বড়াই করে আছে কিনা কিছু মানুষ, একজন না দুইজন, খবর দেন। আল্লাহ পাক জুলুম ভালো পায় না, আল্লাহ জুলুমকে হারাম করেছে তার নিজের উপর। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তুযালিমু। হাদিসে কুদসি যে আল্লাহ পাক নিজে বলেছেন যে হে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি আর এই জুলুমকে তোমাদের মধ্যেও হারাম করেছি, যে তোমরাও অতএব তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না। এই সবার বড় জুলুম হলো কোনটা? শিরিক। আচ্ছা, একজন আরেকজনকে থাপ্পর মারলো বিনা অজুহাতে, জুলুম কিনা? আরেকজনকে গালি দিলেন বিনা অজুহাতে, জুলুম কিনা? আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিলেন, জুলুম কিনা? আরেকজনের সম্পদ ছিনিয়ে নিলেন, জুলুম কিনা? আরেকজনের চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন, এরকম অনেক সময় হয়, আস্তাগফিরুল্লাহ, সুযোগ বুঝে কাজ করে, জুলুম কিনা? আরেকজনের ইজ্জত করবে আপনি এমনকি যখন পকড়াও করে তখন আর তাকে অবকাশ দেয় না। আল্লাহ বলেন, فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَى। যারা পরে আসবে, যারা আগে এসেছে, সবার জন্য শিক্ষাস্বরূপ আল্লাহ পাক একে পকড়াও করলেন, একে শাস্তি দিলেন। এরপর আবার বলছেন, إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَى। নিশ্চয় এর মধ্যে শিক্ষা রয়েছে তাদের জন্য যে ভয় করে। আচ্ছা, ভয় করে মানে এখানে বলা হয় হাসিয়া, আরেকটা হলো খৌফ। শেখ আব্দুল রহিম রহমতুল্লাহ আলাইহি বলে একটা হলো সাধারণ খৌফ, আমরা বলি খৌফ, খৌফ বুঝেন, খৌফ মানে কি? হাসিয়া মানে ভয়, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য। খৌফ যেমন একটা জিনিস দেখলে না বস হঠাৎ করে আটকে উঠবে, আটকে উঠবেন, এটাও আরেকজনের সাথে যেমন আপনি মল্লযুদ্ধ কুস্তি তার সাথে আপনার লড়াই হবে, আপনি নিশ্চিত না আপনি পরাজিত হবেন না সে পরাজিত হবে, একে বলা হচ্ছে কি খৌফ। যদি একজন নিশ্চিত হয় যে সে পরাজিত হবে, তাহলে আরেকজনের সাথে সে লড়াই করতে যাবে নাকি? তাই বক্সিং হোক, তাই রেসলিং হোক, তাই যাই হোক, আরেকটা সে নিশ্চিত ওর কাছে গেলে আমি পরাজিত হবেই, আমার ওপর শক্তি বেশি, তোর হোক ওই যে আপনি নিশ্চিত ওর মানে ওর ভয় শেষ বিশেষ পূজারি ওইটা হচ্ছে কি খাসিয়া আল্লাহ তো আল্লাহর ব্যাপারে যে খাসিয়া আল্লাহর ব্যাপারে যে ভয় এটা কি খাসিয়া আমাদের উল্লেখ হয় কিন্তু খাসিয়া শব্দ খাসিয়া আর খাওয়ার মধ্যে পার্থক্য আশা করি উদাহরণ স্পষ্ট হয়েছে কিনা দেখেন খৌফ সাধারণ ভয় সাধারণ একটা কিছু দেখলেন হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন নাও হতে পারেন খৌফ অথবা নিশ্চিত না ওর সাথে আমি লড়াই করলে হয়তো ও বিজয়ী হবে বা আমি নিশ্চিত না আর খাসিয়া হলো নিশ্চিত ও শক্তি রিয়াল আমার শক্তি কম ও হয়তো জাতীয় লেভেলের মল্লযোদ্ধা আর ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মল্লযোদ্ধা তাই না আমি বস শুধু ঢাকায় লড়াই করতে পারি যদি দিল্লি যাই না এরকম হয় কিনা অথবা গেলাম পাকিস্তান নিয়ে ওখানে আরো বড় বড় মুখ এক থাপ্পড় দিলেই জব শেষ বসে যাবো لا اله الا الله ان في ذلك لعبره لمن يخشى نسجد الله سبحانه وتعالى ঠিক না আল্লাহর সামনে আমাদের কোন শক্তি চলে কোন সৃষ্টি কোন শক্তি চলে তো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের ভিতরে তাদের জন্য হচ্ছে শিক্ষা এই ফিরআউনকে যে আল্লাহ পকড়াও পকড়া যে পকড়াও করেছে যেভাবে দম্ভ আর অহংকার করতো ওই রকম তারা করে এই দাবি কেউ করেছে দেখবেন বর্তমান যেটা আছে সেই দাবি করেছে এর আগে যেটা ওই রকম দাবি করেছে না ফিরাউন তো কেউ না বাংলাদেশে যেসব প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কি এরকম করবে জালিম হলে ওরা স্বৈরাচারী হলে ওরা না ইমকিন ফিরাউন ফিরাউন ফিরাউনের সাথে এইসব জালিমদের কোন তুলনা হয় না ফিরাউন বড় জালিম নাউজুবিল্লাহ মিন যালিক তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জালিম হওয়া সত্ত্বেও যেহেতু ওই জালিমকে আল্লাহ শায়েস্তা করে দিলেন মুহূর্তের ভিতরে ধ্বংস করে একদম কোন জায়গায় পৌঁছিয়ে দিলেন আর তুমি আবার আল্লাহ যখন চাইবে সব তোমার তোমার বংশ গোষ্ঠী সহ সবাইকে আল্লাহ পাক নির্মূল করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন সুবহানাল্লাহ তাআলা তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী কে আল্লাহ ইন্ন ফি যালিকা লাইবরাতান লিমান ইখশা মূসা আলাইহিস সালাম আর ফিরাউনের বর্ণনা এখানে সংক্ষিপ্ত করে রব্বুল আলামিন উল্লেখ করেছেন এমনি আর আজকে আর বেশ লম্বা কিছু বললাম না এতটুকুই এ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা উচিত অহংকার থেকে আমাদের বাঁচা উচিত হিংসা থেকে বাঁচা উচিত বরত্ব থেকে বাঁচা উচিত নিজেকে ছোট ভাবাই উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন